সূরা আত-তূর। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওয়াত-তূর ওয়া কিতাবিন মাসতুর والسقف المرفوع والبحر المسجور ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا الذين هم في خوض يلعبون شبط تور পাহাড়ের শপথ পাহাড়ি উপত্যকা অবতীর্ণ লিখিত গ্রন্থের যা রক্ষিত আছে উন্মুক্ত পত্রে শপথ বাইতুল মামুরের শপথ সমুন্নত ছাদ আকাশের আরো শপথ উদ্বেলিত সমুদ্রের তোমার মালিকের আজাব অবশ্যই সংঘটিত হবে তা প্রতিরোধ করার কেউই থাকবে না যেদিন আসমান ভীষণভাবে আন্দোলিত হতে থাকবে পাহাড়সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে সেদিন দুর্ভোগ হবে একে মিথ্যা প্রতিপন্নকারীদের যারা ক্রীড়াচ্ছলে অর্থহীন খেলাধুলা করছিল